بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু। যখন কিয়ামতের ঘটনা ঘটবে যার বাস্তবতায় কোনো সংশয় নেই। খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরযু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً এটা নিচু করে দেবে, সমুন্নত করে দেবে। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ যারা ডান দিকে কত ভাগ্যবান তারা এবং যারা বাম দিকে কত হতভাগা তারা। وَالسَّابِقُونَ السَّابِقُونَ أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই নৈকট্যশীল অবদানের উদ্যানসমূহে। তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। স্বর্ণখচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, পান পাত্র কুঁজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের শিরোপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি ত্বায়রিন মিম্মা ইশতাহুন ওয়া হুরুন ঈন كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি মতো পাখির মাংস নিয়ে তথায় থাকবে আয়তনায়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায়। তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين ترى تتحاي أبانتر أكون خراب কথা শুনবে না, কিন্তু শুনবে সালাম আর সালাম। যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান। বিসিদরিন মখদুদ ওয়া তালহিন মানদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুদ فاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة তারা থাকবে কাঁটাবিহীন বদরিক এক বৃক্ষে এবং কাঁদি কাঁদি কলায় এবং দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফল মূলে যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ নয় আর থাকবে সমুন্নত সজ্জায় فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্ক ডান দিকের লোকদের জন্য ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِّن يَحْمُومٍ لَا بَارِدٍ তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগ্য তারা তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকত তারা বলত আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষগণ قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم بولون পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের ন্যায় কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না أأنتم تخلقونه أم نحن الخالقون نحن